ক্ষুদাদ্রোহী মতবাদের শিকলে আজ বন্দী কোটি কোটি আদম সন্তান। মুক্তি পাগল এই মানুষগুলোর মুক্তি ছিনিয়ে আনতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদার মুসলমানকে এগিয়ে যেতে বলেছেন জিহাদের রক্তমাখা পথ ধরে। শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শিকলে বাধা তোমারি ভাই মুক্তি দানে তার কেহ নাই, শিকলে বাধা তোমারি ভাই মুক্তি দানে তার কেহ নাই, বজ্র পায়ে যাও এগিয়ে, বজ্র পায়ে যাও এগিয়ে, জালিমের মসনদ মিটায় দিতে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, অপরাধ ছিল তার সত্য বলা মিথ্যার উৎখাতে শিশা ঢালা, অপরাধ ছিল তার সত্য বলা মিথ্যার উৎখাতে শিশা ঢালা, জুলুম দিয়ে রক্ত নিয়ে, জুলুম দিয়ে রক্ত নিয়ে পারেনি দিনকে মিটায় দিতে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, হাসি মুখে দিনের তরে বীরের মতো জীবন দিতে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে, শহীদি মরণ যদি ভাবতে তুমি খোদার পথে লড়তে।